আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনি কেমন আছেন বাদশা? ভালো আছি আলহামদুলিল্লাহ। যদি আপনি ভালো নাও থাকেন তাহলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যে হালে রাখে সেই হালই ভালো। আল্লাহ যে অবস্থায় রাখেন সেই অবস্থাটাই আমার জন্য মঙ্গলময়, আল্লাহ জানেন তাই আমাকে রেখেছেন। এই যে আল্লাহর শুকরিয়া করা, ভালো থাকলেও শুকরিয়া আর খারাপ থাকলেও শুকরিয়া, আল্লাহর প্রশংসা করা, এটা একটা বিশাল মর্যাদা সম্পন্ন কাজ, মাহাত্মপূর্ণ কাজ। যখন আল্লাহ তাআলা বিপদ আপদ দেবেন, বিপদ আপদ তো আল্লাহর পক্ষ থেকে আসে তাই না? কিছু কিছু বিপদ আপদে মানুষের হাত থাকে, নিজের কষ্ট নিজে ডেকে আনে, চোখে বালি দিয়ে কাঁদে অনেকে, কিন্তু তা হলেও কাঁদবার ইচ্ছা করলেই কাঁদতে পারেন যদি আল্লাহ অনুমতি না দেন। আর আল্লাহ অনুমতি দেবেন তবেই কেউ ইচ্ছা করে বিপদ আনতে পারবে, নচেৎ আল্লাহ না চাইলে পারবে না। আমরা বলি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে, চাহে মানুষের ইচ্ছাধীন হোক অথবা ইচ্ছা ছাড়া হোক, আল্লাহর পক্ষ থেকে দুঃখ কষ্ট আসে। যদি কোনো মানুষকে দেখি যে লোকটা কষ্ট পাচ্ছে, তাহলে কি তার খারাপ হওয়ার দলিল? সেটা ভালো হওয়ারও দলিল হতে পারে তাই না? খারাপ হওয়ারও দলিল হতে পারে। লোকটা খারাপ, সে তার পাপের কিছু শাস্তি দুনিয়াতে ভোগ করছে, হতে পারে না? পারে না? পারে। আর যদি পাপ না থাকে তাহলে মহান আল্লাহ তাকে পরীক্ষা করছেন। এখন বিপদ এলে মানুষের পাপ ক্ষয় হয়। আজকে আমাদের এই হচ্ছে বিষয় যে আমরা যেমন পাপ থেকে বাঁচব কিভাবে, পাপ আমাদের নষ্ট হবে কিভাবে, পাপ থেকে আমরা মানে খালি তো মানে পবিত্র হব কিভাবে, সেই সব কথা মধ্যে একটা হচ্ছে যে বিপদ আপদ। আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে মানুষকে কি করেন? পরীক্ষা করেন, পবিত্র করেন, গুনাহমুক্ত করেন। এক হচ্ছে পাপ বিপদ আপদ দিয়ে শাস্তি দেন, দ্বিতীয় হচ্ছে বিপদ আপদ দিয়ে গুনাহ মাফ করেন, তৃতীয় হচ্ছে বিপদ আপদ দিয়ে মর্যাদা বর্ধন করেন। এই হচ্ছে বিপদ আপদ, মানে সবারই জন্য একরকম হয় না, তার শাস্তিও হতে পারে আবার পরীক্ষাও হতে পারে, আর গুনাহ মাফ করার কাফফারাও হতে পারে। যেমন সোনাতে যদি খাদ থাকে, ভেজাল থাকে, সেই সোনাকে খাঁটি করতে হলে কি করতে হয়? পোড়াতে হয়। পোড়ালে পরে সোনাটা লাল হয় আর সেটা কি হয়? খালি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মোমিনের উদাহরণ হল সে যেন সোনার বিস্কুট। সোনার বিস্কুট আগুনে দিলে সে লাল হয় কিন্তু সে কি হয়ে যায়? একদম খাঁটি হয়ে যায়, মানে ভেজাল থেকে খাদ থেকে নিখাদ হয়ে যায়, নির্ভেজাল হয়ে যায়। এ হচ্ছে মোমেন, যে তাকে কষ্ট দেন আল্লাহ তাআলা এমনি কষ্ট দেন না, বরং সেই কষ্টের মাধ্যমে তাকে খাঁটি করেন, সেই কষ্টের মাধ্যমে তার পাপ ইত্যাদি ক্ষমা করেন। দুঃখ কষ্ট দ্বারা পরিবেষ্টিত এ জীবন, প্রত্যেক মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে, এমন কোনো মানুষ নেই যে কোনো দুঃখ পাওয়া কষ্ট পায় না কোনো কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, আর্থিক কষ্ট, বিভিন্ন রকমের কষ্ট আছে মানুষ ভুগতে আছে, কিন্তু সেই দুঃখ কষ্ট অনেক সময় মানুষের নিজ কৃতকর্মের প্রতিফল হয়, মহান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত শাস্তি হয়, কারো ইমানের পরীক্ষা হয়। সুতরাং যে যত বেশি ভালো মানুষ তার দুঃখ কষ্ট তত বেশি হয়, আর অথচ যার যত কষ্ট আমরা বলতে পারি যে সে বেশি পাপী এমনও হতে পারে, কিন্তু ভালো লোক যার পাপ নেই সেই ভালো লোকের যত বেশি ভালো লোক হবে তত বেশি দুঃখ কষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালা আর-রাজুলু আলা হাসাবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সুলবান ইশতাদ্দা বালাউহু ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাহ উবতুলিয়া আলা কদরি দীনিহি ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খাতিয়াহ। তার মানে সকল মানুষ অপেক্ষায় নবীগণ অধিকভাবে কঠিন বিপদের সম্মুখীন হন, তার মানে সব থেকে বেশি কষ্টকে পান, নবী পান, কারণ নবীরাই হচ্ছে সব থেকে বেশি ভালো, সব থেকে শ্রেষ্ঠ মানুষ তারাই, অতঃপর তাদের চেয়ে নিম্নমানের ব্যক্তি এবং তারপর তাদের চেয়েও নিম্নমানের ব্যক্তিগণ অপেক্ষাকৃত হালকা বিপদে আক্রান্ত হন, মানুষকে তার দিনের পূর্ণতার পরিমাণ অনুসারে বিপদগ্রস্ত করা হয়। সুতরাং তার দিনে যদি মজবুতি থাকে তবে যে পরিমাণ মজবুতি আছে ঠিক সেই পরিমাণ তার বিপদও কঠিন হয়ে আসে, আর যদি তার দিনে দুর্বলতা থাকে তবে তার দিন অনুযায়ী তার বিপদও কি হয়, হালকা হয়। পরন্তু বিপদ এসে এসে বান্দার শেষে এই অবস্থা হয় যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো পাপ অবশিষ্ট থাকে না, তার কারণ বিপদ এসে এসে তার সমস্ত পাপকে কি করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ধুয়ে ফেলেছে। মোমের নারী পুরুষের জীবনে কোনো বালা মুসিবত বা বিপদাপদ এলে তার ফলে তার গুনাহ মোচন হয়ে যায়, যে কষ্ট সে পায় তার বিনিময়ে করুণাময় আল্লাহ তাকে পাপ মুক্ত করেন, শুদ্ধ পবিত্র করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনা ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকা আল্লাহ তাআলা ওয়া মা আলাইহি খাতিয়া। মানুষ অনেক সময় নিজের জন্য কষ্ট পায় না, অপরের জন্য কষ্ট পায় না। আপনার স্ত্রী যদি অসুস্থ হয়, আপনার মা বাপ যদি অসুস্থতা হয়ে যায়, কিংবা আপনার ছেলে মেয়ে যদি রোগগ্রস্ত হয়, তো আপনার কষ্ট হয় না? সে হিসেবে আপনার কষ্ট হয়, আপনার মাল সম্পদ নষ্ট হয়ে গেল তখন আপনার কষ্ট হয়। তো মোমেন পুরুষ ও নারীর যান সন্তান সন্ততি ও তার ধনে বিপদ আপদ যদি আসে, বিপদ আপদ দ্বারা যদি পরীক্ষা হতে থাকে, পরিশেষে সে আল্লাহ তাআলার সঙ্গে নিষ্পাপ হয়ে সাক্ষাৎ করে। বিপদ আপদে পরীক্ষায় পাশ করতে করতে শেষকালে, এখানে আপনার পরীক্ষা পাশ করতে হবে না, শুধু পরীক্ষা হলেই তো হবে না, পরীক্ষা পাশ করতে হবে। পরীক্ষা পাশ করার জন্য কি করতে হবে বাচ্চা? আল্লাহ পরীক্ষা করলেন, বিপদ আপদ আপনাকে দিলেন, আপনি পরীক্ষায় পাশ করেছেন, কি করে জানা যাবে? আর ধৈর্য ধরতে হবে, যদি ধৈর্য ধরেছেন তাহলে আপনি পরীক্ষা ঠিক মতো দিয়েছেন, আর পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে কি করে জানবেন? আপনার এই বিপদে যে সব আছে তার আশা রাখতে হবে, বুঝতে পারছেন? যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধরেছি এবং আল্লাহ আমাকে সব দেবেন, আমার গুনাহ মাফ করে দেবেন, তাহলে জানবেন যে আপনি পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ তাআলা এইভাবেই পরীক্ষায় ফেলে ফেলে মানুষকে পাপ মুক্ত করেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আযান ওয়ালা গাম হাত্তা শাওকাতা ইশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহ। তার মানে মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক, এমনকি তার পায়ে কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে উপস্থিত হলাম, সে সময় তিনি জ্বরে ভুগছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার যে প্রচন্ড জ্বর। তিনি বললেন, হ্যাঁ, তোমাদের দুজনের সমান আমার জ্বর আসে, তোমাদের সাধারণ মানুষের দুজনের সমান নবীর আমার জ্বর আসে। তার মানে নবী আমাদের মতো নন, তাই না? আর আমরা নবীর মতো, এই যে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে, নবী আমাদের মতো মানুষ কিন্তু আমরা নবীর মতো মানুষ নই। নবী দেখেন, এখানে একটা পার্থক্য, বিভিন্ন পার্থক্য আছে মানুষের সাথে, তার মধ্যে এখানে একটা পার্থক্য হলো যে আমার যে জ্বরটা আছে তোমাদের ডবল, দ্বিগুণ, এটা একটা পার্থক্য হলো। আমি বললাম, কে বলছেন? আব্দুল্লাহ বিন মাসুদ বলছেন। আমি বললাম, তার জন্যই কি আপনার পুরস্কারও দ্বিগুণ? তিনি বললেন, আজাল যালিকা কাযালিক মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি ওয়া হুত্তাত আনহু যুনুবুহু কামা তাহুত্তুশ শাজারাতু ওয়ারাকাহা। হ্যাঁ, ব্যাপারটা তাই, তুমি যা বলছো ইবনে মাসউদ, আমার সওয়াবও দ্বিগুণ, পুরস্কারও দ্বিগুণ। অনুরূপ, যে কোনো মুসলিমকে কোনো কষ্ট পৌঁছে, কাঁটা লাগে অথবা তার চেয়েও কঠিন কষ্ট হয়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার পাপ সমূহকে মোচন করে দেন এবং তার পাপ সমূহকে ওইভাবে ঝরিয়ে দেন যেভাবে গাছ তার পাতা ঝরিয়ে দেয়। কখন? এই যে বর্তমান চলছে কি কাল? বসন্তকাল। বসন্তকালে পাতা ঝরছে, বসন্তকালে লোকের রং মাখছে, তাই না? আল্লাহর অনুষ্ঠান, বসন্ত উৎসব পালন করছে, একে অপরে রং ছড়াছড়ি, রং মাখামাখি করছে, তো তাদের মস্তি আছে, মস্তি যাদের মস্তি আছে মস্তি করবে, তাই না? গাছের পাতা ঝরিয়ে দেয় আর নতুন করে গাছের পাতা বের হয়ে আসে, গাছে ফুল ফোটে, তাই না? সুতরাং গাছে যেমন পাতা ঝরে যায় মানুষের গুনাহ তেমনি ঝরে যায়, একদম পরিষ্কার হয়ে যায় এবং নতুন খাতা তার শুরু হয়। অন্য এক বর্ণনায় আছে, মামিন মুসলিমিন ইউসিবুহু আযান মারাদুন কামা সেওয়া ফামা সেওয়া, মারাদুন ফামা সেওয়া ইল্লা হাত্তাল্লাহু লাহু সাইয়াতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। কোন মুমিনকেই যখনই কোন রোগ বা কোন কিছুর মাধ্যমে কষ্ট পৌঁছে তখনই আল্লাহ তার বিনিময়ে তার পাপ রাশিকে ঝরিয়ে দেন, যেমন বৃক্ষ তার পত্রাবলিকে ঝরিয়ে থাকে বসন্তকালে। অন্য এক বর্ণনায় আছে, মা ইউসিবুল মুমিনা মিন শাওকাতিন ফামা ফাওকাহা ইল্লা রাফাআহু আল্লাহু বিহা দারাজাতান আও হাত্তা আনহু বিহা খাতিয়াহ। মুমিন কোন কাঁটা বা তার চাইতে বড় কোনো কিছু দ্বারা বিপদগ্রস্ত হলে আল্লাহ তার বিনিময়ে তাকে একটি মর্যাদায় উন্নীত করেন, আল্লাহু আকবার, একটা মর্যাদায় উন্নীত করেন অথবা তার একটি পাপ মোচন করে দেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মে সাইব কিংবা উম্মে মুসাইবের নিকট প্রবেশ করে বললেন, হে উম্মে সাইব কিংবা উম্মে মুসাইব, তোমার কি হয়েছে যে থরথর করে কাঁপছো? সে বলল, জ্বর হয়েছে, আল্লাহ তাতে বরকত না দিন। এই দেখেন, জ্বর হয়েছে, আল্লাহ তাতে বরকত না দিন, মালা বারাকাল্লাহ ফিহা। এখানে কি হয়ে গেল, একটা লানত হয়ে গেল, না জ্বরকে গালি হয়ে গেল, আল্লাহ তাতে বরকত না দিন। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাসুব্বিল হুম্মা ফা ইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম কামা ইযহিবুল কীরু খাবাসাল হাদিদ। জ্বরকে গালি দিও না, জ্বর তো আদম সন্তানের পাপ মোচন করে, যেমন হাঁপড় ও ভাঁটি লোহার ময়লা দূর করে ফেলে। আমি আসুর দিকে বলছিলাম, সোনা খাঁটি করার জন্য কি করতে হয়, আগুনে পুড়তে হয়, তেমনি লোহা খাঁটি করার জন্য তাকেও আগুনে পোড়াতে হয়। তেমনি যে কোনো ধাতু এই শ্রেণীর, যেমন কাঁসা পিতল যাই আছে, আগুনে পুড়ি না হয় পাত্র তৈরি হয়, অলংকার তৈরি হয় ইত্যাদি, অস্ত্র তৈরি হয়, তো খাঁটি করার জন্য তাকে আগুনে ভাটিতে পোড়াতে হয়। তো মানুষের বিপদ আপদ ঠিক ওই রকম ভাটির মতো, যে মানুষকে পাপ থেকে পবিত্র করে, নির্ভেজাল করে, খাঁটি করে। অবশ্য পাপ ক্ষয়ের জন্য শর্ত হল, যেমন বলেছিলাম বাদশাকে যে পরীক্ষা পাশ হবে তা কি করে জানবেন, শর্ত হলো বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। আর বাবা রে গেলাম রে, আমি কি দোষ করেছিলাম আল্লাহ তুমি আমাকে এরকম দিলে, ও সব থাকতে আমারই হলো, আমার কি সর্বনাশ হলো গো, হায় হায় হায়। বেশিরভাগ মেয়েরা করে, তাই না? বেশিরভাগ মেয়েরা অধৈর্য হয়ে নানা রকম, এই জন্য কবর জিয়ারত করতে নিষেধ করা হয় তাদেরকে। তো এইভাবে মানে আল্লাহর প্রতি অভিযোগ আনা, তকদিরের হায় রে আমার কপাল রে, পোড়া কপাল রে, কপালে ঝাঁটা মার রে, এত কষ্ট আমার, তাই না? এ অধৈর্য হয়ে মানুষ এগুলো বলে, তাই না? অধৈর্য হয়ে বলে। আর অধৈর্য হয়ে কি কি করে বলুন তো, অসুখ, অনেক সময় অসুখে, অনেক সময় বালা মুসিবতে, অনেক সময় কেউ আঘাত দিলে, অনেক সময় কেউ প্রতারণা করলে মানুষের এমন অধৈর্য হয় শেষকালে কি করে, হ্যাঁ দেখলেন না, আলু, আলু সর্বনাশ হয়ে গেছে, তাই না? এত বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি হলো না, ধান নষ্ট হয়ে গেল, এখন সেই বৃষ্টি আলুর সময় হলো, আলু নষ্ট হয়ে গেল। চাষি আত্মহত্যা করছে না করছে, না করবে, ও প্রেমিকা ধোকা দিয়েছে, প্রেমিক আত্মহত্যা করছে, প্রেমিক ধোকা দিয়েছে, প্রেমিকা আত্মহত্যা করছে, এগুলো কি অধৈর্যের পরিচয়, তাই না? প্রেম হালাল হারাম আলাদা কথা, কিন্তু তুমি অধৈর্য হয়ে কি করছো, নিজের জানকে নষ্ট করছো যার অনুমতি তোমাকে দেওয়া হয়নি। তাহলে প্রথম শর্ত হলো যে ধৈর্য ধরতে হবে, আর দ্বিতীয় শর্ত কি, সবের আশা রাখতে হবে, সবের নিয়ত রাখতে হবে। উপরন্তু সে তাতেও মহান প্রতিপালকের প্রশংসা করলে এমন পাপ মুক্ত হবে যেমন সদ্য ভূমিষ্ঠ শিশু নিষ্পাপ হয়, যদি সে এই বিপদে আল্লাহর প্রশংসা করে। তোমার ছেলে মারা গেছে, আলহামদুলিল্লাহ, পারবেন আলহামদুলিল্লাহ বললে আপনি, আলহামদুলিল্লাহ এখানে তো রাগ করে। একজন এক সৌদিকে বললো যে আমার মা মারা গেছে, তো বলছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমার মা মারা গেছে আর আলহামদুলিল্লাহ বলছে, এটা কি খুশির খবর হলো? দেখো খুশির খবর আর বিপদের খবর সবসময়ই আল্লাহর কি করতে হয়, প্রশংসা করতে হয়। বান্দার যখনই বলো ছেলে মারা গেছে আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তার জন্য একটা ঘর তৈরি করবেন যার নামই হচ্ছে বাইতুল হামদ, তাই না? তো এইভাবে আল্লাহ তাআলা বদলা দেন, এমন বদলা দেন যে আপনি যদি বিপদে আল্লাহর প্রশংসা করেন তাহলে কি হবেন, এমন পাপ মুক্ত হবেন যেমন সদ্য ভূমিষ্ঠ শিশু নিষ্পাপ হয়। হাদিস ইন্নাল্লাহ আযজ্জাল্লা ইয়াকুল, হাদিসে কুদসি, ইন্নি ইযাবতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান ফাহামিদানি আলা মাবতালাইতুহু ফাইন্নাহু ইয়াকুমু মিন মাযআহি যালিকা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু মিনাল খাতায়া ওয়া ইয়াকুলুর রাব্বু আযজ্জাল আনা কাইয়্যাতু আবদি ওয়াবতালাইতুহু ওয়াআজরু লাহু কামা কুনতুম তুজরুনা লাহু ওয়া হুয়া সহীহ। দেখেন কত বড়, মানে কত বড় পুরস্কার আল্লাহ আযজ্জাল্লা বলছেন, আমি যখন আমার কোন মুমিন বান্দাকে রোগবালা দিয়ে পরীক্ষা করি এবং সে ওই রোগবালাতে জ্বালাতে আমার প্রশংসা করে, আলহামদুলিল্লাহ ব্যথা হচ্ছে, আলহামদুলিল্লাহ, এ নয় আল্লাহ আমি কি দোষ করেছি, বিপরীত একদম, আলহামদুলিল্লাহ, তখন সে তার ওই বিছানা থেকে সেই দিনকার মতো নিষ্পাপ হয়ে ওঠে যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। রব্বাজ্জাল্লা কেরামান কাতিবিনকে বলেন, কেরামান কাতিবিনকে ফেরেশতা, যারা পাপ পুণ্য লিপিবদ্ধ করছেন এবং আপনার সাথে আছেন, তাদেরকে বলেন আমি আমার বান্দাকে অনেক আমল থেকে বিরত রেখেছি, তাই না? অসুস্থ হলে পরে সব কাজ তো করা যায় না, অসুস্থ হলে সব কাজ করা যায় না, আমি অনেক কাজ হতে বিরত রেখেছি এবং রোগগ্রস্ত করেছি, সুতরাং তোমরা তার জন্য সেই আমলের সওয়াব লিখতে থাকো যে আমলের সওয়াব তার সুস্থ অবস্থায় লিখতে। এখন অসুস্থ হওয়ার কারণে নামাজ জমা করে পড়ছে, তো তার স্বভাবটা ওই সময়ে সময়ে নামাজ পড়ার সমান লিখে দাও। এখন অসুস্থ হওয়ার কারণে খালি ফরজটা পড়ছে, তো তার সুন্নত নফলের স্বভাবও আগে যেমন সুস্থ অবস্থায় করত সেই রকমই লিখে দাও। বুঝতে পারছেন? অসুস্থ হওয়ার কারণে রোজা রাখতে পারেনি, রমজানের রোজা সওয়ালে রাখছে, ফেরেশতাকে বলা হবে যে সওয়ালে রাখলেও ওর সওয়াবটা রমজানেরই লিখে দাও। এইভাবে আল্লাহ তাআলা অর্ডার দেন কাকে, ফেরেশতাকে। সুতরাং যাদের দুঃখ কষ্টের সংসার টানাটানি চলছে, অভাব চলছে, সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী অনেক সময়ে অভিযোগ আনে, অনেক সময়ে মানে কপালে আঘাত, তারপর রাগারাগি, হাইরে আমার কপাল, পোড়া কপাল, এইসব বলে না বলে, যারা চিররোগা অসুস্থ তারা অধৈর্য না হয়ে অবশ্যই যদি আল্লাহর প্রশংসা করে তাদের জন্য হচ্ছে সুসংবাদ, তারা দুনিয়াতে সুখ না পেলেও যদি কোনো কারণে দেখা গেল যে সে দুনিয়াতে সুখ পেলই না, এমনও মানুষ আছে। আমরা অনেক সময় বলি যে কি হয়, অনেক সময় বলে থাকি যে লোকটা তুমি লোকটা এত ধৈর্য ধরল, কোনো বদলা পেল না, বিনিময় পেল না, দুনিয়াতে না পেলেও পরকালে আখেরাতে সে পাবে, আখেরাতে পাবে চিরসুখের রাজ্য, যেহেতু তারা কষ্টে ধৈর্য ধারণ করে সওয়াবের আশা করে এবং তাওহীদ ও ঈমান নিয়ে নিষ্পাপ হয়ে প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে যখন মরণের সময় হবে। তারপরে যদি দুনিয়াতে সুখ পেল আর না পেল, কিন্তু পরকালে আল্লাহ তাকে সুখের রাজ্য দেবেন কাল কেয়ামতে এবং জান্নাতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা মুসিবতে ধৈর্য ধরতে পারি। আর একটা কথা বলে রাখি, ধৈর্য ধরার ব্যাপারটা আল্লাহর কাছে দোয়া করতে হয় ধৈর্যের জন্য, তাই না, যে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও। এটা কখন চাইতে হয়, এটা কখন চাইতে হয়? মনে করুন এখন আপনি ভালো লোক আছেন, এখন ভালো লোক আছেন, তো এই অবস্থায় কি আপনি বলতে পারেন আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও? বলতে পারবেন না, কারণ এখন আপনার মুসিবত আসেনি। এই সময় ধৈর্য চাওয়ার মানেই হচ্ছে মুসিবত ডেকে আনা, তার মানে আপনি আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, তার মানে বিপদ দিয়ে আমাকে, তার সাথে ধৈর্য দেওয়া দরকার নেই, তাই না? কষ্ট যদি দিও প্রভু, শক্তি দিও সহিবারে। দেখছেন, কষ্ট যদি দিও প্রভু, এখন দেয়নি আল্লাহ, আর আপনি বলছেন যদি কষ্ট দাও আল্লাহ গো তাহলে ধৈর্য ধরা তো না, কষ্টই দিও না, খবরদার কষ্টের আগে ধৈর্য চাইবেন না, ধৈর্য কষ্টের আগে চাইলে কষ্টকে ডেকে আনা হচ্ছে, আইরে বাঘ গলায় লাগ, খবরদার না, কি বলবেন, কষ্টই দিও না আল্লাহ, কষ্ট দিয়ে আমাকে ধৈর্য ধরা তৌফিক দাও বলতেই হয় না, তাই না? সুতরাং ধৈর্য ধরা তৌফিক কখন চাইতে হবে, যখন চলে এসেছে, বিপদগ্রস্ত হয়ে গেছেন, বালা চলে এসেছে, তখন আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও যেন আমি সব পাই। যেমন বিভিন্ন কোরআনের আয়াতে দেখবেন রব্বানা আফরিগ আলাইনা সাবরাম ওয়া সাব্বিত আকদামানা সাবরাম, তারপরে সবুর ধৈর্য চাওয়া হয়েছে কোথায়? যুদ্ধের ময়দানে। বুঝতে পেরেছেন? বিপদ এসে গেছে তখন আপনাকে ধৈর্য চাইতে হবে সওয়াবের আশায়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.